الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال رسول الله صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهون عن المنكر وإلا يعم عليكم بعقاب منه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। দেশে প্রচণ্ড ভূমিকম্পের ঝাঁকুনি শেষে সারা দেশব্যাপী অতিবর্ষণ চলছে, এরই মধ্যে আল্লাহ পাকের কিছু বান্দা তার এই পবিত্র ঘরে পবিত্র জুমার দিনে জুমার সালাতে সমবেত হতে পেরেছি। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন 66 জন নিহত হয়েছে, শতাধিক ব্যক্তি আহত হয়েছে শুধু পার্শ্ববর্তী সিকিম, নেপাল এবং ভারতে। রাজশাহী বা আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন, আমরাও ওই দিন রাতেই মরে যেতে পারতাম। এটা আল্লাহ পাকের ইচ্ছা, তিনি যে কোন এবং ফায়া কোন দিয়ে সবকিছু করেন, হও বললে হয়ে যায়। তার যে অপরিমিত ক্ষমতার অধিকারী যে তিনি, তার প্রমাণ কিন্তু আমরা পেলাম মাত্র কয়েকদিন আগেই। মাঝে মধ্যে আল্লাহ পাক এমনি করে পৃথিবীতে তার নমুনা পাঠিয়ে থাকেন, তারা মানুষ আল্লাহকে স্মরণ করে। আমি অবশ্যই তাদেরকে অর্থাৎ পাপাচারীদেরকে স্বাদ আস্বাদন করাব ছোট ছোট আজাব দিয়ে, দুন আল আজাবিল আকবর বড় আজাবের আগে, লাআল্লাহুম ইয়ারজিউন। উদ্দেশ্য এই যে তারা যেন আমার দিকে ফিরে আসে। বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে প্রতিনিয়ত আল্লাহর নাম হয়, এখানে সবসময় আল্লাহ নবীর দরুদ হয়, এখানে অসংখ্য জুমা মসজিদে আজকে খুতবা হচ্ছে, জামাত হচ্ছে, সালাত হচ্ছে, এরপরেও কেন এখানে এত গজবের পূর্ব লক্ষণ আমরা দেখতে পাচ্ছি, ঘন ঘন ভূমিকম্প আসছে এখানে। আজকে মনে পড়ে পিছনের সেই কথা, একদিন ওহদ পাহাড়ের মাথায় আল্লাহ রসুল আবু বকর, ওমর এবং ওসমান এই চারজন বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ কোন কারণে কোন কাজে উঠেছিলেন, হঠাৎ করে পুরো পাহাড় থরথর করে কাঁপতে শুরু করল। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, এই পাহাড় শান্ত হও, তোমার পিঠে দাঁড়িয়ে আছে আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পিঠে দাঁড়িয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, তোমার পিঠে দাঁড়িয়ে আছে দুইজন শহীদ। সঙ্গে সঙ্গে পাহাড় স্তব্ধ হয়ে গেল, কোন নড়াচড়া নাই, সমস্ত পৃথিবী নেককার মানুষের গোলামি করতে বাধ্য। এই কথা বলার পরেই লোকে বুঝল নিশ্চয়ই ওমর এবং ওসমান আগামীতে শহীদ হবেন। আমরা হলে তো ভয় পেয়ে যেতাম, ওমর কত খুশি, আমি শাহাদাতের মর্যাদা নিয়ে কে আমাদের জান্নাতে চলে যাব, আমার চেয়ে সৌভাগ্যবান কে আছে। ভীতু মানুষ তারা ছিলেন না, আল্লাহর পথে শহীদ হওয়ার মতন মর্যাদা লাভ করবেন আল্লাহ নবীর জবান দিয়ে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল সপ্তম হিজরিতে খায়বারের যুদ্ধে যাচ্ছেন, আমর ইবনুল আকওয়া যুদ্ধের কবিতা গাচ্ছেন, আল্লাহ নবীর খুব পছন্দ হয়েছে, বলে কে কবিতা বলছে দেখো তো। সামনে ডেকে আনা হল, আল্লাহ রাসূল বললেন, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুন। সংযোগ সাহাবে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনি দোয়া করুন যেন ও আমাদের মধ্যে বেঁচে থাকে, আরো কিছুদিন আমরা তার অত্যন্ত সুললিত কণ্ঠে গান গাইতে পারতেন। উনি ইসলামের পক্ষে আমাদের আলহার শিল্পী গোষ্ঠীর প্রধান, সবুকুল ইসলামের হৃদয়ে জোড়ানো গান শুনলে এমন কোন মানুষ নেই যার ভিতরটা কেঁপে ওঠে না। অনুরোধ ছিল আমর ইবনুল আকওয়া, কিন্তু আল্লাহ নবী তার গান শুনে ইয়ারহামুহুল্লাহ বললেন, আল্লাহ তারপর রহম করুন। সাহাবে কেরাম জানতেন আল্লাহ নবী যদি কাউকে ইয়ারহামুহুল্লাহ বলে দোয়া করেন তো নিঘাত সে মরে যাবে, হয় শহীদ হবে নয় মারা যাবে। ঠিকই এই যেদিন বক্তব্য যখন বক্তব্য রাখলেন তার একদিন পরেই তিনি খায়বারের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। দেখেন উনি তো জানতেন না কিছু, অর্থ বলে ফেলেছে। প্রচন্ড দুর্ধর্ষ সেনাপতি মারহাব সামনে এসে গেছে, আল্লাহ রাসূল বললেন, এই জুবাইর তুমি যাও। জুবাইর মা রসুলের ফুফু সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলছে, হে রসুল আমার ছেলেটা কি মরে যাবে নাকি, এমন মা আছে যে ছেলের জন্য মন কান্দে না। আল্লাহ নবী বললেন, না জুবাইর মরবে না বরং মারবে। ঠিক জুবাইর ঝাঁপ দিয়ে পড়লো যুদ্ধে, প্রতিপক্ষ নিহত হল, জুবাইর স্বাধীন গাজী হয়ে ব্যাক করে ফিরে এলেন। একটা একটা ছোট ছোট ঘটনা আছে, এইগুলো দেখেই বিদাতরে বলে আল্লাহ নবী গায়েব জানতেন, আসলে তো গায়েব জানতেন না, আল্লাহ জানিয়ে দেয় বলে তিনি জানতে পারেন। এই বাংলাদেশের মতন ঘটনা একদিন ঘটেছিল ওমর ফারুকের আমলে, প্রখ্যাত মিশর বিজেতা সেনাপতি আমর ইবনে আস যখন গভর্নর হিসেবে মিশরে গেলেন, ইসলামী খেলাফতের পক্ষ থেকে মিশরের পানির উৎস হচ্ছে নীল নদ, পানি শুকিয়ে গেছে, মিশরের লোকরা বলল এই মুসলমান নামক কিছু অপয়া অলক্ষণে যাক, এরা আমাদের দেশ দখল করে আমাদের দেশে ভগবানের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে গেছে আর পানি নাই। পত্তলোকদের যা চিন্তাধারা, ওমর আমর ইবনে আস তখন চিঠি পাঠালেন খলিফা ওমর ইবনে খাত্তাবের কাছে, হে খলিফা এলাকার লোক এইসব কথা বলছে, আমি এখন কি করব, নদীতে পানি নাই মানুষ খাবে কি। ওমর ফারুক চিঠি লিখলেন নদীকে লক্ষ্য করে, এই নদী তুমিও যার হুকুমে দুনিয়াতে চলো, আমি ওমর তার হুকুমে চলি, আমি এখন সমস্ত ইসলামী খিলাফতের আমির, আমার হুকুমে তুমি চলবে এটা আমার নির্দেশ, যদি আল্লাহর কোন অন্য কোন হুকুম তোমার বুদ্ধে না থাকে। বলে গভর্নর আমর ব্লাস আমার চিঠিটা বিসমিল্লাহ বলে নদীর বুকে ফেলে দিও। তাই করা হলো, সঙ্গে সঙ্গে নদীর বুক ফেলে অগণিত পানি নদীর বুক ভরে গেল সঙ্গে সঙ্গে। এতে পৃথিবী দেখিয়ে দিয়েছে যে মুমিনদের হাতে সারা পৃথিবী চলতে বাধ্য, কিসের মুমিন তার ভয় করে নাকি, ওইরকম মানুষ তো হওয়া লাগবে। এই মানুষগুলি তো আগে অমানুষ ছিল, এই মানুষগুলি তো সমস্ত আরব জগতে যত রকম দুর্নীতির আখড়া ছিল, সেই মানুষগুলো একবার ব্যাক করে এত ভালো মানুষে পরিণত হয়ে গেল যে এই সমস্ত গাছ পাথর পাহাড় পর্যন্ত তাদের ভয়ে কাঁপত। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, খুদি কোকার বলন্দে এতনা কে হর, খোদা পুছে বান্দা বাতা তরি রেজা কিয়া হ্যায়, তোমার ব্যক্তিত্বকে এমন উঁচু করো, তুমি নিজের মানবতাকে এত উচ্চ পর্যায়ে নিয়ে চলে যাও যে তোমার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দা তুমি কি চাও। আল্লামা ইকবালের কবিতা কত সাংঘাতিক কথা। এই মানুষ সবার আগে চলে যাচ্ছে, এই মানুষ সবার নিচে পড়ে যাচ্ছে। আল্লাহ রসুল একদিন বলছেন, এই বেলাল তুমি এমন কি আমল করো যে জান্নাতে তুমি আমার আগে আগে তুমি হেঁটে যাচ্ছ। তোমার জুতার শব্দ শুনলাম, বেলাল তো চুম করছে, বলে আমি হলাম একটা কৃষ্ণকায় দাস মাত্র, আমি আল্লাহ রসুলের সামনে সামনে জান্নাতে হেঁটে যাচ্ছি, এ কি কথা। আল্লাহ নবী বলে, এই বলো তুমি কি করো, তুমি আমার চেয়ে দিনই কি এমন করো আমল করো যে তুমি আমার আগে আগে জান্নাতে হেঁটে যাচ্ছ। বেলাল বলেন, হে রসুল আমি তো কিছুই জানি, আমি তো আপনার গোলাম মাত্র, আপনি যা শিখিয়েছেন আমি তাই করি, বলো তুমি কি করো। বলে আমি তো তেমন কিছু করি না, তবে আমি কখনো নাপাক থাকি না, যেমনি নাপাক হয়ে যায় তেমনি উজু করি, উজু করে দূরেকার তাহিয়াতুল উজু সালাত আদায় করি, অর্থাৎ আমি তমাম দিন উজু অবস্থায় থাকি, এতটুকুই একটু অভ্যাস আমার আছে, আপনি তেমন কিছু করি নাই। আল্লাহ নবী বলে, হ্যাঁ ঠিক এই কারণেই তোমার এত মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে, তুমি আমার উপরে চলে গেছে। বলে সুবহানাল্লাহ, চিন্তা করেন মানুষ এই বেলালের উপরে কি নির্যাতন হয়েছে আপনারা জানেন, উমাইয়া ইবনে খালাফ তাকে কিভাবে নির্যাতন করেছে, এই ধনিক শ্রেণী এই গরিব শ্রেণীর উপরে নির্যাতনের স্টিম রোলার বইয়ে দিয়েছে, তাকে তপ্ত দাহে দাবদাহে তাকে উবুড় করে ফেলে পাথর চাপা দিয়ে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। বল তুই মোহাম্মদকে ছেড়ে দে, ও বলছে না আহাদ আহাদ আহাদ আমি আল্লাহ সাথে কাউকে চিনি না। এই প্রচন্ড নির্যাতন নির্যাতিত বেলাল আজকে কত সম্মানে সম্মানিত যে মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী তাকে বলেন, এই বেলাল মক্কার ঘরে মাথায় উঠো, দাঁড়িয়ে আজান দাও, যেখানে প্রতিমা পূজা হতো সেখানে তৌহিদের আওয়াজ হবে, বলো জোরসে আল্লাহু আকবার, শুরু হয়ে গেল বেলালের কণ্ঠে সেই সুললিত ঝংকৃত আজানের ধ্বনি, সমস্ত আরবের আরাফাতের প্রান্তরে সমস্ত পাহাড়ের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে বেলালের সেই বিশাল জোরের আজানের ধ্বনি সমস্ত মক্কার ভূমি কেঁপে উঠল। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান বলছে, আমার সৌভাগ্য আমার আব্বা আগেই মারা গেছে, এই হতভাগ্য দৃশ্য তিনি দেখেন নাই যে আমাদেরই বেলাল আমাদেরই কৃতদাস বেলাল আজকে এত সম্মানিত হয়ে গেল যে কাবাঘরে মাথা উঠে আজান দিচ্ছে। আল্লাহ নবী বলে দিলেন, লা ফাদল আলি আলা বিয়িন আলা আজামিয়িন ওয়ালা আলি আজামিয়িন আলা আরাবিয়িন আলা কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব ওয়ালা ফাদল আলাইকুম ইল্লা তাকওয়া। মনে রেখো হে আরবের লোকেরা, আজমির উপরে তোমাদের কোন প্রাধান্য নাই, আরবের উপরে আজমির কোন প্রাধান্য নাই, লালের উপরে কালোর, কালোর উপরে লালের কোন প্রাধান্য নাই, একমাত্র তাকওয়া ব্যতীত। বেলাল তার তাকওয়ার জোরে আজকে কাবা ঘরে মাথা ওঠার যোগ্যতা অর্জন করেছে, আবু সুফিয়ান তাকওয়া নাই বলে সে ওখানে পড়ে বসে ধুকে ধুকে মরছে। আবু জেহেল নেতা হওয়া সত্ত্বেও সে জাহান্নামের খোরাক হয়েছে, অর্থাৎ আবু জেহেলেরই গোলাম আবদুল্লাহ ইবনে মাসউদ আজকে মুসলমান হওয়ার কারণে বিশ্ববিখ্যাত সাহাবীদের পরিণত হয়ে গেছে। বাংলা মানুষের ইতিহাস, এদেশের মানুষের মধ্যে কি ইতিহাস কখনো ফিরে আসবে না? আমাদের ঈমান আমাদের তাকওয়ার মাধ্যমে এই মাটির দেহের এই মানুষই পৃথিবীর সেরা মানুষে পরিণত হতে পারে, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে তোহফা বা আশীর্বাদ লাভে ধন্য হতে পারে, যেভাবে বেলাল সেদিন হয়েছিলেন। কাজ তো কিছু করা লাগবে, ভেতরে তাকওয়া শুধু পোষণ করলে হবে না। আমি আল্লাহ ভীরু মানুষ, আল্লাহর হুকুম পেলে আমি সঙ্গে সঙ্গে কবুল করি, কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ কিছু। কি সে দায়িত্ব? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলমান, তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হলো দুটা, তোমরা মানুষকে নেক কাজের নির্দেশ দিবে, অন্যায় কাজের থেকে বিরত রাখবে এবং আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস পোষণ করবে। বাস দুটো কাজ, এই দুটো কাজের দায়িত্ব পালন না করার কারণেই আজকে আমাদের অধঃপতন। মারুফ বলতে কি বোঝায়, মুনকার বলতে কি বোঝায়, এটা খুব সহজে বোঝা যাবে, যে কাজ আল্লাহ নির্দেশিত, যে কাজ রসুল নির্দেশিত ওই কাজটাই হল মারুফ, যে কাজ রসুল নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন ওই কাজটা মুনকার, ওটা হল শয়তানের কাজ। কিন্তু মানুষ প্রকৃতিগতভাবে স্বভাবগতভাবে শয়তানের তাবেদারি করতে ভালোবাসে, শয়তানের তাবেদারির মধ্যে দুনিয়াবী লাভ আছে আর আল্লাহর তাবেদারিতে দুনিয়া এবং আখেরাতে দুদিকে লাভ আছে। কিন্তু মানুষ যেহেতু আখেরাতে খবর রাখে না, নগদ হাতে পায় না আল্লাহ তাবেদারি করলে, এজন্য ওটা চায় না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এটাই হচ্ছে আমাদের মূল কলেমা। আমাদের কবি গিয়েছেন, নগদ যা পাও হাত পেতে নাও বাকি ছাড়ো। এখন এই চিন্তাধারার কারণে আজকে মুসলমান সব বস্তুবাদী হয়ে গেছে, নগদবাদী হয়ে গেছে, ফলে নিজের রক্তের মায়ের পেটের ভাই যদি না খেয়ে মরে, বড় ভাই কোটিপতি হলেও তার দিকে ফিরেও তাকায় না, আমি নিজেকে নিজে ব্যস্ত ডানি ভাইকেও তাকায় না, এলাকাবাসী না খেয়ে মরছে কোনো খবরই নাই, যেন ঘুমিয়ে যাচ্ছে সারা দিন রাত টিভি থেকেই ব্যস্ত, একবার খবর নেয় না প্রতিবেশীর অবস্থা কি। এটা কেন? সেলফিশনেস হয়ে গেছে আমাদের মধ্যে, আত্মপূজা। আমর বিল মারুফ করতে গেলে আগে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে, আমি একজনকে যখন ভালো কাজের নির্দেশ দেব অবশ্যই নিজেকে ভালো হতে হবে, নিজে যদি খারাপ থাকি, আমি যদি কাউকে ভালো হওয়ার জন্য বলি সে লোক কখনো আমার কথা শুনবে না এবং আমার কথা সেখানে কখনো আসর করবে না। আল্লামা ইকবাল বলছেন, জো বাত দিল সে নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, যে কথা অন্তর থেকে বের হয় অন্যের অন্তরে ওটা আসর করে, প্রভাব বিস্তার করে। ভারতের প্রখ্যাত এলাকা যাকে আপনারা এখন কি যেন বলেন, চেন্নাই বলেন, ওটার নাম ছিল একসময় মাদ্রাস, তারও আগে নাম ছিল থানা, রসুলের জমানায় ওই জায়গাটার নাম ছিল থানা বন্দর। আরবরা চিরকাল ব্যবসায়ী জাতি, আরবদের ওখানে কোন ফসল হয় না, সমস্ত মরুভূমি ধুধু এলাকা, ওরা ব্যবসা করে বেঁচে থাকে, ছ মাস আট মাস বছর করে তারা সফরে বেরিয়ে আসে জাহাজ নিয়ে, আরব সাগর পাড়ে দিয়ে থানা বন্দরে প্রথম নোঙ্গর করত এবং তখন তারা সুদি কারবার করত, মানুষকে টাকা দিয়ে যেত সুদি ব্যবসা করার জন্য, পরের বছর এসে আবার সুদের টাকা আদায় করে নিয়ে চলে যেত, এটাই ছিল তাদের চরিত্র। ওদেরকে তখন গুজরাটের আহমদাবাদ লোকদের বলা হতো মোপলা। এই আরবরাই পরের বছর যখন এসেছে তখন বলছে, হে আমাদের ঋণ গ্রহিতা ভাইরা সবাই জমা হ, সবাই জমা হয়েছে, বলা হলো আপনারা যা টাকা এই পর্যন্ত আমাদেরকে দিয়েছেন তাতে আসল টাকা ছাড়িয়ে আসল বেশি টাকা নেওয়া হয়ে গেছে, আপনাদের সমস্ত সুদ আমরা মাফ করে দিলাম এবং যত টাকা আসল থেকে বেশি দিয়েছেন ওটাও আপনারা ফেরত নিয়ে নেন। লোকেরা হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি, এখন তো বহু টাকা আমাদের বাকি আছে। না আর হবে না, কেন ভাই, কারণটা হঠাৎ পরিবর্তন আপনাদের? বলে আমাদের দেশে একজন নবী এসেছেন, নবী আখরের জামান মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়াতে সুদের কারবার করা আখেরাতে আমাদের চরম শাস্তির কারণ হবে। এই সুদের টাকা কিয়ামতের দিন সাপের আকার ধারণ করে আমার কণ্ঠ পেঁচিয়ে আমাকে সবল দিয়ে দিয়ে বলবে, আনা মালোকা আনা কাঞ্জোকা, আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত ধন। আমাদের রসুলের এই কথা আমরা বিশ্বাস করেছি, আমরা এখন মুসলমান হয়েছি, আমরা আর কখনো সুদ খাব না, আপনারা যত টাকা চান ঋণ নেন, যতটা নিবেন সেটাই ফেরত দিবেন, ঋণ দিয়ে আপনাকে উপকার করলাম এজন্য আল্লাহ পাকের কাছে আমরা দ্বিগুণ তিনগুণ বহুগুণ বেশি নেকি পাব, ওই নেকি আমরা চাই, দুনিয়া বিয়া কোন স্বার্থ আমাদের নাই, কিচ্ছু বলা লাগলো না, এতটুকু একটা আচরণেই সমস্ত আহমদাবাদ এবং গুজরাটের সমস্ত লোক রাতারাতি সব মুসলমান হয়ে গেল। এমনি এমনি হয়েছে মনে করেন নাকি, সুদূর এডেন বন্দর থেকে চীন পর্যন্ত তাদের ব্যবসায়িক লাইন ছিল, চট্টগ্রামে এসে জাহাজ ডুবি হয়েছে, এখনো জাহাজ ভাঙ্গার ঘাট বলে পরিচিতি আছে চট্টগ্রামে, যেয়ে দেখেন কদম রসুলের ঘাট বলে পরিচিত আছে সেখানে, আরাকান সম্পূর্ণ মুসলমান কেন, এমনি এমনি হয়েছে নাকি, বাংলাদেশ এত মুসলমান কেন, এই আরব ব্যবসায়ীদের কারণে, তাদের চরিত্রের মাধুর্যে মানুষের সমস্ত অন্তর তারা জয় করে নিয়েছিল, জাহাজ ডুবি হয়ে গেছে আর ফেরত যেতে পারে নাই, আরবের লোকেরা এখানে বসে গেল, এখানে ব্যবসা দিয়ে করে এখানেই তার বাসিন্দা হয়ে গেছে। এজন্য বাংলাদেশের বহু লোক অ্যারাব ব্লাডের, এমনকি আমরা আমাদের পরিবারটা ঠিক সেই একই ব্লাডের। এইভাবেই এসেছিল তারা ব্যবসা করার জন্য। আসতে গিয়ে ব্যবসার সঙ্গে সঙ্গে তারা দিনের দাওয়াতের কাজ করতেন। তাদের চরিত্র মাধুর্য দেশের মানুষ মুগ্ধ হয়ে গেছিল। সেই চরিত্র মাধুর্য, সেই আমল আখলাক, সেই ইমানি দৃঢ়তা যদি কখনো ফিরে আসে, সঙ্গে সঙ্গে যদি আপনার দাওয়াতের কাজও থাকে, ব্যবসা করেন করুন, ব্যবসার মধ্যে কি দাওয়াত দেওয়া যায় না? আপনি চাকরি করছেন করুন, চাকরির মধ্যে কি দাওয়াত দেওয়া যায় না? আপনার আচরণ হাজার মানুষকে আকৃষ্ট করবে, ইনশাল্লাহ এইভাবেই হক চিরদিন বিজয় লাভ করবে। হাজারো বক্তৃতা করেন, হাজারো বই লেখেন, যা আপনার নিজস্ব চরিত্র যদি তৈরি না হয়, যা আপনি নিজে উসওয়ায় হাসানা না হন, কশিন কালেও মানুষ আপনার কথা শুনবে না, বিশ্বাস করবে না, আপনাকে কেউই আমল দেবে না। হ্যাঁ, যারা আপনাকে চিনে না তারাই হয়তো আপনার কথা শুনবে, যারা চিনে তারা আপনার ধারে কাছে ঘেসবে না। আল্লাহ পাক তার রসুলকে পাঠিয়েছেন আমাদের কাছে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে মানুষ, তোমাদের জন্য রসুলের মধ্যে, আল্লাহর প্রেরিত রসুলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম নিদর্শন রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে কামনা করে এবং আখেরাত আল্লাহ দিদার লাভের দৃঢ় আশা পোষণ করে তাদের জন্য। যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, ফাসেকদের জন্য আল্লাহ রসুলের মধ্যে কোন উসওয়ায়ে হাসানা নাই। কাফের মুনাফেকের জন্য আল্লাহ রসুলের জীবনীতে কোন আদর্শ নাই, দিনদার ভালো মানুষের জন্যই আল্লাহ রসুলের জীবনীতে আদর্শ রয়েছে। এই জন্য চুরি করার সময় বিসমিল্লাহ বলা না জায়েজ, মানুষ খুন করার সময় বিসমিল্লাহ বলা না জায়েজ, নেকির কাজ করার সময় আপনি বিসমিল্লাহ বলবেন, খবরদার মনে থাকে জানো, চুরি করবেন, পাটপাটি করবেন, মিথ্যা ভাষা সই করবেন, আর বিসমিল্লাহ বলবেন চলবে না। আপনি সুদখোর, আপনার কোন বিসমিল্লাহ আল্লাহ দরকার নাই, কারণ আপনি আব্দুল শয়তান, আপনি আবদুল্লাহ নন, আপনি আল্লাহর দাস নন, আপনি শয়তানের দাস। আল্লাহর বিধানকে এড়িয়ে গিয়ে আপনি শয়তানের বিধানকে কবুল করে নিয়েছেন, আপনার ইবাদতে কোন দরকার আল্লাহর নাই। আপনি সালাত আদায় করলি কি না করলি কি? আমরা ইবাদত করি আমাদের পরকালের স্বার্থে, নিজের মুক্তির জন্য করি, যদি পরকালে নষ্ট হয়ে গেলে হারাম খেয়ে, তাহলে কি দরকার আমার এগুলো করা? তাই আল্লাহ রসুল যে মানুষগুলো তৈরি করেছিলেন, তারা শুধু বক্তা ছিলেন না, তাদের আমল আখলাকে কথা এবং কাজে মিল ছিল। আরে সেই জন্য ইসলাম ওই সারা বিশ্বে রাতারাতি বলার চেয়ে আরো বেশি মিরাকেল বলেছে অনেকে। এটা অলৌকিক ব্যাপার যে মক্কায় বসে নির্যাতিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে মুনাফিকদের অপতৎপরতায় প্রতি মুহূর্তে অত্যন্ত ব্যস্ত এবং মর্মাহত আমার রসুল, তার মাধ্যমে কি করে এত দ্রুত সারা বিশ্বে ইসলামের এই প্রচার প্রসার লাভ ঘটল? একটাই তো কারণ ছিল, কিছু মানুষ তিনি তৈরি করেছেন। এই মানুষ যদি আমরা তৈরি করতে পারি, কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গড়া যেমন আমাদের দায়িত্ব, ওরকম কিছু মানুষ তৈরি করা আমাদের দায়িত্ব। যদি তৈরি হয়ে যায় সমস্ত বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, আর যদি মানুষ তৈরি না হয়, শুধু ভোটার বৃদ্ধি পায়, জিন্দগিতে আর কোনো পরিবর্তন হবে না। আপনি একজনকে পাঁচটা টাকা দিবেন, ও সব ভাষাতে খেয়ে নেবে, ও কি করবো, ওকে দিয়ে কি লাভ হবে? লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে, জনগণের কোনো কল্যাণ আসছে না। কারণটা কি? যেখানে যারা খরচ করার দায়িত্বশীল হয়েছেন তারা যথাস্থানে খরচ না করে নিজের পেটে খরচ করে যাচ্ছেন, ধরার কোনো ক্ষমতা আপনার নাই। আল্লাহর বিধান একদিকে, মানুষের বিধান একদিকে। বন্ধুগণ, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস হচ্ছে আল্লাহর প্রেরিত বিধান, এটা আল্লাহর ওহী। এই ওহী ভিত্তিক জীবন গড়তে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমরা ইহকালে ব্যর্থ হব, পরকালেও ব্যর্থ হব। হ্যাঁ, আমরা কিছু কিছু বিধান মেনে চলি, যেখানে মানলে দুনিয়া কোনো ক্ষতি হয় না, রফলে দানকে সালাত আদায় করলাম, আমিন জোরে বললাম, পায়ে পায়ে মিলালাম, এটাতে আমার কোনো দুনিয়া ক্ষতি বৃদ্ধি নাই, এটা ব্যবসায় লসও হবে না, ব্যবসায় লাভও হবে না, এটা করতে রাজি আছে। কিন্তু যখনই বলবো আপনি সুদী কোনো এনজিওর মধ্যে ঢুকবেন না, সুদী ব্যবসা করবেন না, তখন কিন্তু আপনি আর আমার কথা শুনবেন না। কারণ এখন বহু মানুষ চলে যাচ্ছে সব জায়গাতে, আর অত্যন্ত সুচতুর ভাবে একদল আছে এদেশে এনজিওর নামে কাজ করছে জনগণের কল্যাণের নামে, তাদের সংখ্যা সরকারি হিসাবে নাকি 55,000। যদি তাদের বিরুদ্ধে সরকার কিছু বলে না, এদেরকে নাম দেওয়া হয়েছে এনজিও, এরা এদেশের একবার জোকের মতো দেশটা শোষণ করে যাচ্ছে, বিশেষ করে মা বোনদেরকে যেভাবে এরা সর্বনাশ করে দিচ্ছে, ফলে পারিবারিক জীবন ধ্বংসের পথে, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তান মায়ের কথা শোনে না, সমস্ত সমাজে বেপর্যোগী বেহায়াপনা চারিদিকে প্রসিদ্ধি লাভ করেছে। আর আমাদের যারা মোল্লা মুসল্লি যারা আমরা আছি, আমাদেরকে সরল পেয়ে আমাদেরকে তারা সামনে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। আপনারা সবাই জানেন যে মৌলিকভাবে কতগুলো নাম করা এনজিও আছে সারা দেশে যারা খুবই নাম করা, এবং তারা যে সুদখোর সবাই জানে, সরকারও তাদের কিছু বলে না, আমরাও কিছু বলি না। সাবধান, যারা অন্তত দিনদার পরহেজগার লোক, এদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, না খেয়ে থাকেন তাও ভালো, আল্লাহ আপনাকে কখনই বেরুজি করবে না, বেশি খাওয়ার অত আকাঙ্ক্ষা করবেন না, অল্পে তুষ্ট থাকার অভ্যাস করুন, তাতে আল্লাহ পাক বেশি খুশি হবেন। বিল্ডিং বানানোর খায়েস দরকার নাই, ঋণ নিয়ে নিয়ে নিজেকে শেষ করবেন না। এমনকি যে সুদের এবং পুঁজিবাদের মূল আখড়া যে আমেরিকা, তারা পর্যন্ত 2008 সালে যে MLM ব্যবসা, পিরামিড ব্যবসাকে হারাম করে দিয়েছে, সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে, ওরাই এবার বিভিন্ন নামে বেনামে বাংলাদেশে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা আমাদের মাসিক আত্মাহারিকে ফতোয়া দিয়ে দিয়েছি, বেনামে নামে যে নামে আসুক সাবধান হে মানুষ, কিন্তু দেখছি আমরা এখন অনেক দিনদার পরহেজগার লোক তারা এগুলো মানছেন না, পয়সার লোভে চলে যাচ্ছেন সেদিকে। সাবধান, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, আমাদের দায়িত্ব সিরফ সাবধান করা, এর বেশি কিছু করার দায়িত্ব আমাদের নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে আমাদের ইমানে আমলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার তৌফিক দান করুন, এটাই আমাদের একমাত্র প্রার্থনা থাকবে। আজকের মানুষ সবাই শান্তির জন্য পাগল, শান্তি চায় না, কে বলে সবাই চায়, শান্তি পায় কজনে? বড় বড় কোটিপতি মানুষ বিল্ডিং এ বসে আছে, খোঁজ নিয়ে দেখেন তো ঘুম নাই, অথচ একটা গরিব মানুষ ছোট ঘরে বসবাস করে, সে সুখে আছে, তার ঋণ নাই, সে যা খায় তাতেই বরকত, বাস আল্লাহর পক্ষ থেকে তাকে ফয়সালা হয়ে গেছে, সে বেশি চায় না, যাটা পায় তাতেই সে খুশি থাকে। এই রকম মানুষ যদি দুনিয়াতে আসতো, দুনিয়া শান্তি হয়ে যেত। আল্লাহ রসুল একদিন সকালে হাঁটেন, দেখলেন যে এক জায়গাতে একটা বিল্ডিং হচ্ছে, জিজ্ঞেস করলেন এটা কারা করছে, বলে অমুক সাহাবি করছেন। আল্লাহ নবী হা হু কিচ্ছু বললেন না, একটু মনটা খারাপ করলেন, কিচ্ছু বললেন না। ফিরে আসার পরে এই খবরটা ওই সাহাবির কানে চলে গেছে যে তুমি ঘর করছো দেখে আল্লাহ রসুল খুশি হন নাই, না খুশি হন নাই, চুপচাপ ছিলেন, কিছু বলেন নাই। উনি বুঝে নিলেন যে এটাতে আল্লাহ রসুল নাখোশ হয়েছে, খুশি হতে আলহামদুল্লাহ বলতেন, তাই না, কিছুই বলেন নাই। পরদিন কামলা লাগিয়ে সমস্ত বিল্ডিং হিট সহ একদম নিশ্চিহ্ন করে দিয়েছে, একদম কোন খবরই নেই। কয়েকদিন হয়ে গেছে ওই সাহাবি মসজিদে সালাত আদায় করতে আসেন না। আল্লাহ রসুল বললেন এই ওই ওই লোকটা আসছে না কেন, দেখো তো। খবর নিয়ে জানা গেল ওই লোকটা ঘরের মধ্যে বসে থাকে। কি ব্যাপার, তুমি যাচ্ছ না মসজিদে? আল্লাহ রসুল যার উপর নারাজ, তা তো দুনিয়া আখেরাত শেষ, আমি কোন মুখ নিয়ে তার সামনে যাব, আমার রসুলের কোনো ঘর বাড়ি নাই, আর আমি বিল্ডিং দিতে গেছি, এই শয়তান আমাকে ধোকা দিয়ে দিকে নিয়ে গেছিল, আমি বিল্ডিং খতম করে দিয়েছি, সব টাকা আল্লাহর কাছে দান করে দিয়েছি, কিন্তু আমি নবীর সামনে যাব কোন মুখ নিয়ে? এই খবর আল্লাহ রসুলের সামনে এসে বলা হলো, এ রসুল আপনার অসন্তুষ্টির ভয়ে আপনার ওই সাহাবি আর মসজিদে আসছে না। আল্লাহ নবী সব শুনলেন, শুনে বলেন যা ওকে যে বলো রসুল তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন, চলে আস, চলে আসল। তো সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর নির্দেশকে, আমলকে, চেহারাকে কিভাবে গুরুত্ব দিতে একবার চিন্তা করতে পারেন, এই একটা ঘটনা কি যথেষ্ট নয়? আর আমরা হাদিস শোনাচ্ছি, কোরআনের আয়াত শোনাচ্ছি, আপনার অন্তরে কোন ভয়ই নেই, দুনিয়া গেছে কোথায়? যার মধ্যে আল্লাহর ভয় নাই, সেখানে নিশ্চয়ই শয়তান দাগা দিয়েছে। আপনি কি মনে করেন যে আবু জেহেল আখেরাতে বিশ্বাস করত না? আপনি কি মনে করেন আবু সুফিয়ান আখেরাতে বিশ্বাস করত না? আপনি কি মনে করেন তারা আল্লাহতে বিশ্বাস করত না? অবশ্যই করত, তারা আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তারা আখেরাতে বিশ্বাসী ছিলেন, এর পরও দৃঢ় বিশ্বাস ছিল না, আল্লাহর ভয় ছিল না। যেজন্য আবু জাহলের রক্ত হালাল হয়েছে। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ভয়ে ভীত নই, বিধায় আজকে আমরা যা খুশি তাই করে যাচ্ছি। ছোট্ট ছোট্ট ঘটনা শুনলে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে। মানুষ নিজেকে যখন আল্লাহর পর সুপর্দ করে দেয় তখন আল্লাহ তার সমস্ত দায়িত্ব বহন করেন। মাত্র 3000 সাথে নিয়ে যায়েদ ইবনে হারেসা এসেছেন মুতার যুদ্ধে সিরিয়াতে, এসে দেখলেন যে 1,00,000 বিরোধী সৈন্য, রোমক সৈন্য তাদের সামনে। মসজিদে সুরা মিটিং বসে গেল যে আমরা এখন কি করব, লক্ষাধিক সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত বাইজেন্টাইন সেনাদলের বিরুদ্ধে সুদূর মদিনা থেকে আগত, পেটে নেই ভাত, দেহে নেই ভালো কাপড় চোপড়, নেই সাথে অস্ত্র, নেই ঘোড়া, আমরা এই অবস্থায় 3000 মানুষ কি লড়াই করব? আগের ধারণা সব পরিবর্তন হয়ে গেছে। মজলিসে সূরা সিদ্ধান্ত হচ্ছে যে না, আপাতত আমরা যুদ্ধ না করে ব্যাক করব মদিনায়, অথবা আল্লাহ রসুলের কাছে খবর পাঠাবো তিনি কি নির্দেশ দেন, অথবা তার কাছে আমরা সহযোগী সৈন্যবাহিনী চাইব। সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। ঠিক এমনি সময় ইয়ং সাহাবি আব্দুল্লাহ বিন রাওয়াহা সামনে চলে আসছে, মুরব্বীরা আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা সেদিন যে তেজস্বী ভাষণ দিয়েছিল, যদি আমি আরবিতে আপনাকে সব বলতে পারতাম মনে আমার দানটা শান্তি হইত, কেন আরবির সঠিক বাংলা অনুবাদ করা সম্ভব নয় কারো পক্ষে। তা সে তেজস্বী ভাষণে এক পর্যায়ে তিনি বলেছিলেন, আমরা এসেছি কি দুনিয়া কামাই করার জন্য না জান্নাত কামাই করার জন্য? মুরব্বীরা বলে আমরা এসেছি জান্নাত খরিদ করার জন্য। তো জান্নাত কি বেঁচে থাকলে হবে না শহীদ হলে হবে? তো জান্নাত হবে শাহাদত লাভের পরে, তার আগে নয়। তাই যদি হয় আমি শহীদ হওয়ার জন্য শুধু মদিনা থেকে পর্যন্ত এসেছি, ফিরে যেতে রাজি নয়। জয় পরদার মালিককে মানুষ, আপনার তরবারি না আল্লাহ? সবাই বললেন আল্লাহ। আল্লাহ যদি হয় আল্লাহর ক্ষমতা কি এতই দুর্বল যে 1,00,000 কেন 5,00,000 হোক গে তোমাকে যায় আসে আমার, আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দিনের জন্য লড়াই করতে এসেছি, আমার নিজের পারিবারিক সম্পদ বৃদ্ধি করার জন্য এখানে আসি নাই, চলুন আল্লাহর নাম করে আল্লাহ সাহায্য করবে। এই ছোট্ট সাহাবীর একটা বক্তব্যে সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, চলো আল্লাহর নাম করে আল্লাহু আকবার দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। 1,00,000 সেনাবাহিনী কোথায় পালিয়ে চলে গেল খবরই নেই, ইতিহাস তো এগুলো বলে দিচ্ছে আমাদের সামনে। শুধু চাই তাকওয়া এবং ঈমান, মানুষের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল সেখানে। কারণ কি জানেন, আল্লাহ পাক আসমানি গায়েবি মদদ এমন নাজিল করলেন যে ওই ওরা মনে করলো এই এত অল্প সংখ্যক লোকজন সামনে এসে গেছে, নিশ্চয়ই পিছনে না জানি কত আছে, আসলে কিছুই তো নাই। এই ভয়টা আল্লাহ তোমাদের ঢুকিয়ে দিলেন, অতি ভয় সব লেজ তুলে পেলাইছে। আল্লাহ তো এখনো সেটা পারে। ঈমানি দৃঢ়তা সবচেয়ে বড় জিনিস। আর আপনি আল্লাহর উপরে নিজেকে সুপর্দ করে দেন, আল্লাহ আপনার পুরো দায়িত্ব নিয়ে নেবেন। রুজির দায়িত্ব ছাড়েন সেখানে, রোগের দায়িত্ব ছেড়ে দেন সেখানে, এমনকি যদি কোনদিন আপনাকে চূড়ান্ত ক্ষতিও যদি হয়ে যায়, মনে পড়ে পিছনের বড় বড় নেতৃবৃন্দের কথা, ফাঁসিতে ঝুলানো হচ্ছে আর তাকে বলছে বলো তোমার জীবনের শেষ কথা কি, তিনি বলছেন হাজা মিন আমরি রব্বি, এটাও তো আমার আল্লাহর হুকুমই হয়েছে, কিছুই চাওয়ার নাই। তিনি কি দেখছেন না যে আমাকে ফাঁসি পড়ানো হচ্ছে? তিনি যদি ইচ্ছা করেন তোমার সরকারের সবকিছু উল্টে পাল্টে দিয়ে আমার ফাঁসি তিনি উড়িয়ে দিতে পারেন। অতএব আমার কোন কিছু চাওয়ার নাই। দেখিয়ে দিয়েছে আহলে হাদিস আন্দোলনের স্বনামধন্য মুজাহিদ সাতক্ষীরার সেই মখদুম হোসেন, যখন তাকে এই জুমার সালাতে শিয়ালকোট মসজিদে সালাত আদায় করতে এসেছেন তিনি, সাথে আর একজন সিরিয়ালের ইদু বিশ্বাস, একজন বলছে এই মখদুম যদি আমরা আজকে আহলে হাদিস তোরকে সালাত আদায় করি তাহলে ধরে ফেলবে ব্রিটিশ সরকার, আমাদেরকে ওহাবি বলে ধরে নিয়ে সব ফাঁসি দিবে। তার চেয়ে এই অন্ততপক্ষে এখন এই একক তো সালাত মসজিদের মধ্যে আমরা একটু জৈব হাদিস মেনে চলি, নিজে হাত বান্দি, তাহলে টের পাবে না কেউ, সবাই যখন আমরা দেখো একটু টের পাবে না। দেখেন কত সুন্দর চমৎকার একটা পরামর্শ। এবার জবাব দিচ্ছেন মখদুম, এই বাংলাদেশের সাতক্ষীরা থেকে সুদূর বালাকোটে এসেছিলে গিয়ে তুমি জীবনটা হাতে নিয়ে ফেরত নেওয়ার জন্য, যে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আমরা আজকে জীবন দিতে এসেছি, সে নবীর সুন্নতকে মানুষের ভয়ে আজকে লুকাবো? অসম্ভব। আল্লাহ নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য আমার মতো হাজারো মখদুম হোসেন দুনিয়া থেকে বিদায় হবে, তথাপি সুন্নতকে কখনো আমি নিচে নামতে দেব না। তুমি যা করো করো, তোমার কবরে আমি যাব না। ওই লোকটা বাকায়দা নিচে হাত বেঁধে মাশাআল্লাহ চুপচাপ সবাই যা করে তাই করে চলে গেল, বিদায় হয়ে গেল। আর এই লোকটা সঙ্গে সঙ্গে ইংরেজের ডিবি পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে গেল, ফাঁসির হুকুম হয়ে গেল। তখনকার যুগে ওহাবি মানেই ফাঁসি। সেই ওহাবিরা কিন্তু আহলা দিস আজকে ফাঁসি হয়ে গেছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, দড়ি ছিঁড়ে গেল, আবার ঝুলানো হয়েছে, দড়ি ছিঁড়ে গেল, আবার ঝুলানো হয়েছে, দড়ি ছিঁড়ে গেল। ইংলিশ ম্যাজিস্ট্রেট বলছে সর্বনাশ, এ কি তার ঠিক নাই, শিগগির ছাড়ো, শেষ পর্যন্ত হাতে আমরাই মারা যাব। তাকে বেকসুর খালাস করে ছেড়ে দিয়ে চলে আসলো। ইতিহাস সাক্ষ্য, কোথায়? আমাদের বাড়ির পাশেই তো, আমি নিজে তার আত্মীয়। তার সেই রেখে দেওয়া সেই বালাকোটের সেই তরবারি এখন পর্যন্ত আমাদের কাছে আছে। শুধু নবী রসুল না, এ যুগের সম্ভব সাধ ইমানের কারণে কোথায় আছি আমরা? আপনি আল্লাহর উপরে দাওয়াকল করুন, আল্লাহ আপনার সব ব্যবস্থা করে দিবেন। অতএব দুনিয়াবী স্বার্থে দুনিয়ার জন্য পাগল হয়ে নিজেকে ধ্বংস করা যাবে না। যে কোনো সময় আল্লাহর ডাক এসে যাবে, কথা বলতে বলতে আমার মৃত্যু হয়ে যেতে পারে। চাপাই নবাবগঞ্জের মাওলানা আব্দুল লতিফ জুমার খুতবা দিতে দিতে মৃত্যুবরণ করেছেন, ইতিহাস মনে রাখবেন। আমিও যে এখান থেকে উঠে গিয়ে বাসায় যে ভাত খাওয়ার পরে মরবো, এই নিশ্চয়তা আমার নাই। প্রত্যেকটা মুসলিমের একই অবস্থা হবে। অতএব পরকালকে স্মরণ করুন, নিজেকে আল্লাহর পথে সর্বোত্তম দায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কথায় এবং কাজে সত্যিকার অর্থে উত্তম নমুনা হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাকের নির্দেশ মনে রাখুন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হে মুসলমান, তোমরাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে দুনিয়া উত্থান ঘটানো হয়েছে শুধুমাত্র মানুষকে নেকির কাজে নির্দেশ দেওয়ার জন্য, অন্যায় কাজে নিষেধ করার জন্য। হাদিসে আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই অবশ্যই তোমরা নেক কাজে নির্দেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অবশ্যই অবশ্যই তোমরা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি না করো ইয়াউমাহুল্লাহ বিয়াকাবি মিনহু, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে সবার উপরে। মুমিন কাফের কাউকে আল্লাহ খাতির করবেন না। এই দায়িত্ব পুরুষের যেমন আছে, এই দায়িত্ব মা বন্ধুরও তেমনি আছে। মুসলমান হিসেবে যারা বসবাস করে দুনিয়াতে, আমরা আমাদের প্রত্যেককেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক এর দাওয়াত দেওয়ার দায়িত্ব রয়েছে। তার মধ্যে একটু বেশি দায়িত্ব কাদের? আলেমদের, যারা যাদেরকে আল্লাহ যতটুকু প্রতিভা দিয়েছেন তাদের দায়িত্ব একটু বেশি, কিন্তু দায়িত্বশীল কিন্তু আমরা সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন, এবং ইহকালে পরকালে আল্লাহ পাক তার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।